ছিলাম সেলিনা উইলিয়ামস, তাহলে শিক্ষা অর্জন করলো কে? মিস্টার আব্দুল্লাল জাহেদের কাছ থেকে। পেছনের ভাইরা নিউরে গেছেন না আছেন? নেওরাইনে তো শেষ করে দেবো, চলবে? কারা বলছেন চলবে হাত তুলে দেখান তো। উরে হাত নামার, উরে কত হাত রে ভাই। যাকে আমি যে কথা বলছিলাম, সেলিনা উইলিয়ামস বলল বিশ্বের সমস্ত নারীদের মুসলমানদের ইসলাম গ্রহণ করা উচিত। রে পরব ইসলাম খুলুন, মুসলমান তোমার চোখের পানি তুমি রাখতে পারবে না। আব্দুল্লাহ জাহেদের কাছে যাতায়াত বাড়িয়ে দিল সেলিনা উইলিয়ামস। আরো যায়, আরো যায়, আরো যায়। যেতে যেতে একদিন সেলিনা উইলিয়ামস বলে, হে মিস্টার জাহেদি, আর দেরি করো না, আমি ইসলামের প্রতি আসক্ত হয়েছি তোমার কাছ থেকে। দীর্ঘ আড়াই বছর ধরে আমি ইসলামকে জেনে যেটা পেয়েছি, আমার দেরি করা উচিত নয়। তুমি অবিলম্বে মুহাম্মাদের ধর্মে আমাকেও গোলাম করে লাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে বিশ্বের সব থেকে সুন্দরী, আরে গয়লা নয় পয়লা নম্বরের মেয়েটা, আমার মুসলমানের মধ্যে হাজির হওয়ার পরে বলে, আব্দুল্লাহ জাহেদি, আই লাভ ইউ, আই উইশ টু ম্যারিড উইথ ইউ, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। প্রপোজ করলো, তার জীবনে ভ্যালেন্টাইন ডে আসলো। সেটা 14ই ফেব্রুয়ারি ছিল না। প্রপোজ করলো, অফার করলো, আই লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসি, আই উইশ টু ম্যারিড উইথ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ জাহেদি বলল, আই এগ্রি টু ম্যারিড উইথ ইউ, আমিও তোমায় বিয়ে করতে চাই। এরপরে একজন সেলিনা উইলিয়ামস খ্রিস্টান থেকে মুসলমান হয়ে নাম হয়েছিল সেরিনা। ওই সেরিনা বয়েনকে বিয়ে করে মাওলানা সাহেবের স্ত্রী হলো মিস ইউনিভার্স, যে নিজের দেহটা সারা বিশ্বকে দেখিয়েছিল, যে নিজের র‍্যাম্পের উপরে মডেলিং করলো, মাওলানার সান্নিধ্যে এসে সারা বিশ্বের কাছে নিজেকে ঢেকে নিল, আর মাওলানার কাছে নিজে ফ্র্যাঙ্ক হয়ে গেল। তিনটে সাইড বার হয়েছে, বুঝতে পেরেছেন কি? প্রথমে কভার্ড, প্রথমে ওপেন, দেন কভার্ড, আগেন ফ্র্যাঙ্ক, ফ্র্যাঙ্ক, কভার্ড, ওপেন। কথাটা বক্তব্য বুঝবেন ভাই, আমি টান টান খুব একটা পারি না, বুঝতে পেরেছেন? তাহলে কি হলো? তিনটে জিনিসের মধ্যে বোঝা যাচ্ছে, প্রথমে ওপেন, তারপরে কভার্ড, তারপরে ফ্র্যাঙ্ক। স্বামীর কাছে মেয়েদের একটু গায়ে মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা আছে ভাই? অসুবিধা আছে কোনো? অসুবিধা বাচ্চা ছেলে বলে না, তুই বিয়ে করেছি কি আসছে? যাকে থাকি না, বিয়ে করুক আর না। যাকে একটা কথা মাথায় রেখে দেবেন, মা বলে, মা বলে দে, স্বামীর কাছে একটু গায়ের কাপড় সরে গেলে কোনো অসুবিধা থাকে না, থাকে কি? কোনো অসুবিধা নেই। তাহলে দেখুন, প্রথমে নিজেকে বিশ্বের কাছে দেখালো, তারপর নিজেকে ঢেকে দিল, স্বামীর কাছে মিস ইউনিভার্স একটা, মাওলানার কাছে ফ্র্যাঙ্ক হয়ে গেল। এটা হলো মিস ইউনিভার্স, এটা হলো মিস ইউনিভার্স। আর আপনাদের মিস গুলোর খবর কি? ছোটবেলার বন্ধুর সাথে গল্প করবে, কোনো অসুবিধা নেই। সাইবার ক্যাফে যে চ্যাটিং করবে, অসুবিধা নেই। মোবাইল ইন্টারনেট কানেকশন নিয়ে নটি জোক পাঠাবে, কোনো অসুবিধা নেই। ছোটবেলার বলে রাস্তা দিয়ে যাচ্ছে, কার সাথে কথা বলছিল, বলে আমার চাচাতো ভাইয়ের, শালার ছোট ভাইয়ের, চার শ্বশুরের ছোট মেয়ের দেওরের সাথে। এবারে তুমি কি করছিলে? বলে একটু গল্প করছিলাম। সবাই যাবে, অসুবিধা নেই, রাস্তায় বুক বুলিয়ে হাঁটবে, পেপারওয়ালার সাথে গল্প করবে, লজ্জা করবে না। আর আমার মতো মাওলানা রাস্তা দিয়ে গেলেই দেড় হাত ঘুমটা টানবে, কেন গো? আমরা কি ওদের ভাসুর হই? কথা আমার বুঝতে পারছেন না কেন? হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال নিমান নিসা ওয়া নিসা ওয়াল মদিনাত লাম ইয়ামনাহুনাল হায়া আন ইয়াতাফাক্কাহনা ফিদ দীন। মদিনার নারীরা কত ভালো, তারা দ্বীনকে শিকার জন্য নবীকে এতটুকু লজ্জা করে না। তা আপনি মাওলানারা তো নায়েবে নবী, মাওলানাদের দেখে কেন লজ্জা করছে? কারণ এরা এত ভয় দেখিয়ে দিয়েছে, বলে ওদের সামনে গেলেই কবরের কথা শোনাবে আর গজবের কথা শোনাবে। কথা আমার বুঝতে পারছেন না? আর যদি আমার কোনো ভাই উঠে বলেন, মোবাইল লেকচারে একটা কথার উত্তর দিন, আইনস্টাইনের, আইনস্টাইন গ্যালিলিওর ফর্মুলা কি জানেন? থিংক অফ ইলেকট্রন এন্ড সেকেন্ড থিংক অফ প্রোটন, এক ইলেকট্রন দুসরা প্রোটন। এই দুটো টাচে দুটো সংমিশ্রণে দুটোর মিলনে দোনোঁ মিলকে এক ফ্লাশ হুয়া এক এক লাইট নিকলা থা ফ্লাশ নিকলা থা উস ফ্লাশ সে উস আলাগ উস লাইট সে উস উস নূর সে উস ঝলক সে ইয়ে দুনিয়া বনে হ্যায় আজ আগর কোই আকে আপকো কহেঙ্গে তো আপ ক্যা কহোগে মেরে ইসলাম মে এসে কোই থিওরি হ্যায় হি নাহি হ্যায় বিজ্ঞান আজকা সায়েন্স আজকা সায়েন্টিস্ট লোগ কহ দিয়া হ্যায় কি দুনিয়া বনে হ্যায় ফ্লাশ সে নূর সে লাইট সে কোন করে আইনস্টাইন গ্যালিলিও কা ফর্মুলা হ্যায় কি বলে পৃথিবী সৃষ্টি হয়েছে জ্যোতি দ্বারা আলো দ্বারা নূর দ্বারা কারণ একটা ইলেকট্রন দ্বিতীয়টি প্রোটন একটা ঋণাত্মক দ্বিতীয়টি ধনাত্মক দুটি সংমিশ্রণে একটা ফ্লাশ হয়েছিল ওই ফ্লাশ থেকে জ্যোতি থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে হাউএভার ইট ইজ আপনি কি বলবেন আস্তাগফিরুল্লাহ তুই তোর বিজ্ঞান নিয়ে থাকবে যা আমি আল্লাহ আল্লাহ করছি আমি আল্লাহ আল্লাহ করতে দিদি বলে আপনার কোরআনে কিন্তু এমন কথা পৃথিবী সৃষ্টির রহস্য বলতে পারেনি আবার কোরআনের দোষ দেয় এক চরমাজবি আদব চল তার মানে কি ওর বলার মতো ক্ষমতা নেই ভেসে গেছে তাই ওকে গাজুয়ারি করে তাড়িয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে মুসলমান আপনি উঠে দাঁড়িয়ে বলুন এ ভাই তোমার বিজ্ঞান বলেছে আলো দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছে কতদিন আগে বলে আজকের কথা নাই এক দেড়শো বছর দুশো বছর দুশো বছর আগে আড়াইশো বছর আগে ঢাইশো সাল পহলে ইয়ে সাইন্টিস্ট লোক কহ রে কহে থে ক্যা ইয়ে পৃথিবী ইয়ে দুনিয়া ইয়ে আর্থ বনে হ্যায় নূর সে লাইট সে কোন কা ইয়ে সাইন্টিস্ট লোক মেরে কোরআন কহ নাই পায়া ইসলাম কহ নাই পায়া ইসলিয়ে কি মেরে ইসলাম বহুত পিছে চলা গিয়া ये साइंटिस्ट का जमाना स्पेस स्टेशन का जमाना ये फाइटर जेट का जमाना मिसाइल्स का जमाना सुनीतो विलियम्स का जमाना नील आर्मस्ट्रांग वाल्डन माइकल कॉलिन का अपोलो 11 का जमाना आगे है मेरे इस्लाम पीछे इसलिए कि वो कह दिया है ये दुनिया बने है लाइट से फ्लाश से ये कुरान कह नहीं पाया बुझते बात चलना हमारे कथा आपने अगर की बोल बोले तो आइंस्टाइन गैलीलियो लिए तू थाक बे हमारा दरकार नहीं उसमें झमेला जाओ चल ब्रो हो गया लो উত্তর পেয়ে গেল সে তার ঘাড়ে ধরে আপনি বলুন তোমার বিজ্ঞান কতদিন আগে বলেছে পৃথিবী আলো দ্বারা সৃষ্টি বলে আজ থেকে আড়াইশো বছর আগে বলেছে সঙ্গে সঙ্গে তাকে বলে দেন এ মুসলমান আজ থেকে আড়াইশো নাই তিনশো নাই পাঁচশো নাই সাতশো নাই হাজার নাই বারোশো নাই আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন কলকল আরদামিনান নূরে আমি আল্লাহ আমার পৃথিবীকে জ্যোতি দ্বারা সৃষ্টি করেছি বিজ্ঞান বলেছে আড়াইশো বছর আগে কোরআন বলেছে জ্যোতি দ্বারা সৃষ্টি দেড় হাজার বছর আগে কোরআনের দেড় হাজারের থেকে বিজ্ঞানের আড়াইশো বাদ দিলে থাকে কত সাড়ে বারোশো তার কানটা মুলে বলে দেন কে বলেছে আমার কোরআন বলেনি আমার কোরআন আজ থেকে সাড়ে বারোশো বছর আগে বলেছে পৃথিবী জ্যোতি দ্বারা সৃষ্টি তোমার বিজ্ঞানের কাছে আইনস্টাইন গ্যালিলিওর ফর্মুলার কাছে স্যার আইজ্যাক নিউটনের থিওরির কাছে তোমার সায়েন্টিস্টদের কাছে তোমাদের কাছে আমার দিন আমার কোরআন আমার হাদিস আমার আল্লাহ রাসূলের থিওরি আমরা মুসলমানেরা মোটেই পিছিয়ে নাই বরং আমরা সাড়ে বারোশো বছর আগিয়ে আছি কত বছর আগে আছি সাড়ে বারোশো বছর ইসলাম সাড়ে বারোশো সাল মে হামলোগ অ্যাডভান্স হ্যায় ফাইটার জেট কা ময়দান মে ভি অ্যাডভান্স হ্যায় মিসাইলস কা ময়দান মে ভি অ্যাডভান্স হ্যায় আব চারো তরফ দেখো দেখতে হি রহ যাওগে জামানা দেখতে রহেগা মুসলমান কিতনা আগে হ্যায় কে বলেছে ইসলাম ইজ ম্যাগনেটেড কোন কা ইসলাম পিছে পহলে পহলে জামানে কা হ্যায় পৌরাণিক ধর্ম সবার আজকের দিনে চলে না আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন এবারে যদি আপনি এসে বলে মেহরাব্বাই টেলিভিশন আবিষ্কার হয়েছে টিভির কেসটা কি হবে ইসলামে তো টিভি ছিল না এখন টিভি বার হয়েছে আমরা কোথায় পিছিয়ে গেলাম বলে টিভির মধ্যে আটলান্টিক মহাসাগর দেখা যায় টিভির মধ্যে ভূমধ্য সাগর দেখা যায় টিভির মধ্যে আপনার হিমালয় পর্বত দেখা যায় আমার ইসলামে এগুলো দেখাতে পারতো না আমার ইসলাম কোথায় পিছিয়ে গেছে আর টেলিভিশনের জমানা কোথায় এগিয়ে গেল ভাই আমরা পিছিয়ে গেলাম টিভির জমানা আগিয়ে গেল ভাই টিভির যুগ আগে না ইসলাম আগে জোরে বলুন তো দেখি তাহলে ইসলামের টিভি দেখেন টিভি কোথায় আছে এখন যে যদি বলেন জানেন হুজুর টিভি বার হয়েছে আটলান্টিক কমবক্তে টিভি এক চড় মারবো হারাম করে কোথায় করে আল্লাহর বলে তুই টিভির কথা বলছিস জায়েজ না জায়েজের ফতোয়ায় আমি যাচ্ছি না কথা বুঝতে পারছেন না জায়েজ না জায়েজের ফতোয়ায় যাচ্ছি না বৈজ্ঞানিক কজ গুলো আপনাদের সামনে জাস্ট আমি উদ্ঘাটন করে তুলে ধরছি আপনি টিভি দেখান, সঙ্গে সঙ্গে তাকে ডেকে বলুন, হোয়াট ইজ ইউর সাবজেক্ট, কিসের উপর তুমি পড়াশোনা করছো? মেহরাব ভাই, আই এম ইন অ্যাস্ট্রোনমি, আমি অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের উপর পড়ছি, রাইট? নো প্রবলেম। তাই যদি তুমি পড়ে থাকো তাহলে আজ বলো এটা কি? বলে ওটা তো আকাশ, দ্যাট ইজ দ্য স্কাই, আকাশ বিজ্ঞানের ভাষায় বলো। বলে বিজ্ঞান বলছে ওটা একটা লেয়ার। সায়েন্সের ছাত্ররা থাকলে নিশ্চয়ই বুঝতে পারবেন আকাশকে লেয়ার বলা হয়। গ্যালিলিওর ফর্মুলা অনুযায়ী আকাশ হচ্ছে একটা লেয়ার, তার উপরে কি আছে? বলে আর একটা লেয়ার, তার উপরে কি আছে? আরো একটা লেয়ার, তার উপরে কি আছে? আরো একটা লেয়ার, তার উপরে কি আছে? আর তোর ভাই কত লেয়ার আছে এরকম? বলে না হুজুর, বিজ্ঞান বলছে সাতটা লেয়ার আছে, কোরআন বলছে সব আসমাওয়াত, কত আসমান? জোরে বলুন, সাতটা আসমান। বলে সাতটা লেয়ার আছে, বিজ্ঞান কি বলেছে তারপরে কি আছে? তারপরে বলছে একটা স্তর আছে। ভাই তুমি তো অ্যাস্ট্রোনমি ছাত্র, বলো এই স্তরটার নাম কি? বলে আই ডোন্ট নো এক্স্যাক্টলি, ওটা জানি না ওটার নাম কি। সাত সমা সাত লেয়ার কে বাদ জো হ্যায় উসকো ক্যা কাহা জাতা হ্যায়, উসকা নাম ক্যা হ্যায়, ক্যা কাহা জাতা হ্যায়। বলে দ্যাট ইজ আই ডোন্ট নো, আই রিয়েলি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট। তুম মাস্টার ডিগ্রি কর চুকে হো, তুম 1 সে লেকার 10, 10 সে লেকার 12, 12 সে লেকার ডিগ্রি, ডিগ্রি সে লেকার মাস্টার, ইতনা পড়ে পড়ে লিখে হ্যায় তুম, ফির ভি নাহি কহ সক রহে হো কি উসকে উপর ক্যা হ্যায়। নাহি হাম নাহি কহ সকে, নাহি কহ সকেঙ্গে ভাইয়া। তো হামারি ইয়ে জো ইয়াহ বৈঠে হুয়ে হ্যায়, আগার ইনসে পুছে জায়েগে ইয়ে সাত আসমান কে উপর ক্যা হ্যায়, কহ দো জোর সে, আল্লাহ কা আরশ হ্যায় সিদরাতুল মুনতাহা হ্যায়, খুদা কা আরশ। আপ কোন ইউনিভার্সিটি সে হ্যায় ভাইয়া? समझ गए ना? तो ऐसे समझ लो, दुनिया का मास्टर डिग्री इक्विवेलेंट कुरान का क्लास वन कर दो, सुभान अल्लाह। विज्ञानेर मास्टर डिग्री ताओ बोलते बात ना, तारो परे की आचे कुरानेर की, कुरानेर क्लास वन की क्लास टू। এ ভাই তুমি ওটা টিভিতে দেখাও, বিজ্ঞান যখন স্বীকার করেছে একটা স্তর আছে ওটা টিভিতে দেখাও, বলে ওটা দেখানো সম্ভব নয়, হবে না। বলে কেন? তোমার কেবিল লাইনে। বলে ওতেও হবে না। তাহলে আপনি বলুন ইসলাম আর কোথায় পিছিয়ে আছে? এখন আমায় বলতে হয়, আমার রাসূল তিন দুনিয়ার বাদশাহ কায়ে নামদার, আমার রাসূল এক সময় হারেস বিনে নোমানকে বলেছিলেন, ও হারেস তোমার ঈমানটা কেমন আছে তুমি আমাকে একটু বলো। হারেস বিনে নোমান বলে, কান্নি আনজুরু ইলা আরশ রব্বি বারদাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতে ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাযাওয়ারুনা ফিহা। হুজুর আমার ঈমান কেন আপনি বলছেন? একটু খেয়াল করে শুনুন, তার কসম করে বলি, হারেস বিন নোমান কোন টিভির স্ক্রিনে নয়, বরং সরাসরি বলেছিল, হুজুর আমি আপনার সামনে দাঁড়িয়ে যখন আসমানের দিকে তাকাই আমি চামড়ার দুটো চোখে খোদ আল্লাহর আরশে আজিমটাকে দেখতে পাই। কি বলছে? কি বললো? যে আমি যখন আসমানের দিকে তাকাই আমি চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটা দেখতে পাই। আপনি বলুন, আপনার টেলিভিশন আরশ দেখাতে পারবে? বিজ্ঞান মেনে নিয়েছে আছে একটা স্তর, কিন্তু দেখাতে পারে না। হারেস বিন নোমান বলছে আমি দেখে দিয়েছি। এবারে বলুন তো, টিভির জমানা আগে না আমার ইসলাম আগে? তাহলে আমি একবার জোরে বলবো, আপনারা জোরে বলতে পারবেন? কি বলবো? জোরে বলুন তো দেখি, বিজ্ঞান আগে না কোরআন? আরে সায়েন্স আগে না ইসলাম? কথা বোঝা যাচ্ছে? বিজ্ঞান ভার্সেস ইসলামকে আমি টালি করতে গেলে অনেক সময় লেগে যায়, বুঝলেন তো? এখন আমাকে একটু ইয়ামুন নবী করতে হবে, নবী দিবস করতে হবে, বুঝতে পেরেছি? ইয়া আল্লাহ, একটাই শেষ করার কথা, দেখতে দেখতে 12:40 এখন ওয়াজি আরম্ভ হয় না, সব বনাশ করে। হ্যাঁ, যাই হোক, আমি যে কথা বলছিলাম, তাহলে প্রথমে ফিরে আসি, কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, তাতে আমি সৈয়দ বাহাউদ্দিন সাহেব ছিলাম, দুজনে প্রোগ্রাম চললো, খুব চাঙ্গা প্রোগ্রাম হলো। যখন বাইরে বার হয়ে আসছি, একটা ছেলে ইন্দাস বলে বাঁকুড়ার ইন্দাসে বাড়ি, আর মেয়েটা টুয়াস পার্ক স্ট্রিট, কলকাতার মেয়ে। তো আমাকে এসে বললো, আসসালামু আলাইকুম মেহরাব ভাই। আমি ওয়ালাইকুম সালাম, আমি বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। আমি ফার্স্ট ক্লাস, খুব ভালো। কি ব্যাপার? বলছে আমাদেরকে বিভিন্ন জাতির মানুষেরা প্রশ্ন করে, কোরআন ইজ এ গ্লোরিয়াস টেস্টিমনি, কোরআন এত বড় একটা ধর্মগ্রন্থ, কোরআন ইজ এ কমপ্লিট এন্ড কনক্রিট টেস্টিমনি, বিকজ কোরআনের মধ্যে একটা ছেলের কথা লেখা আছে যে ছেলেটার কোনো বাপের পরিচয় পাওয়া যায় না। আজ আপনার গুজরাটের জমিনে অনেকে এটা নিয়ে আওয়াজ তুলেছে, কথা বুঝতে পারছেন না? কোরআন কে আন্দার এসা এক ऐसा किसी शख्स का जिक्र है जिसका वालिद कौन है इसका आज तक पता नहीं चला है, सिर्फ माँ का पता है, माँ का इंट्रोड्यूस, माँ का पता चलने से उसका वालिद का पता चलने का गुंजाइश ही नहीं, माँ का सिर्फ पता चला है। कुरान इतना बड़ा एक रिलीजियन टेस्टिमनी है, इसके अंदर ऐसे बच्चे का नाम क्यों रहेगा भाई? वो कौन थे? हजरत ईसा अलैहिस्सलाम। এখন যদি আপনার এসে বলেন কোরআনে একটা পিতৃ পরিচয়হীন বাপের পরিচয় যার থাকে না, তাকে কি বলে গো? তাকে অবৈধ সন্তান বলে না? নাউজুবিল্লাহ। এখন যদি আপনার প্রশ্ন করে কোরআনের মধ্যে একটা নাজায়েজ আওলাদের জিকির আছে কারণ তার বাপের কোনো পরিচয় নেই, ওয়ালিদ তার কি এখনো পাওয়া যাচ্ছে না, আপনি তাকে কি উত্তর দেবেন গো? হারাম কর, আল্লাহর কুদরত জানো? মানে খোদা কই নেই মানতে তো উসকা কুদরত কো কেসে মান লো। মেরা নাম হ্যাঁ মিস্টার জন হপি, মাই ক্রিস্টান হুম, মাই মিস্টার ডি রোজারিও, মাই ইউদি হুম। কথা আমার বুঝতে পারছে? মাই পরমিন্দর সিং হুম, মাই পাঞ্জাবি হুম। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলে এমন পিতৃ পরিচয়হীন যার কোন বাপের পরিচয় নেই সেই ছেলেটার কথা কোরআনে থাকে কি করে? আমাদেরকে যখন প্রশ্ন করে আমরা লাজবাব হয়ে যাই। কোই গায়র কম আগর হাম লোগ কো সওয়াল করতে হ্যায় তো হাম লাজবাব হো জাতে হ্যায়। তো মানে উসকো ফট সে কাহা ইউ যে তুমনে টাইমস অফ ইন্ডিয়া দেখে নেই? এট ফার্স্ট টেস্ট টিউব বেবি বর্ন বাই বেলা আগরওয়াল এট বেলভিউ নার্সিং এট 1978 কান্ট অ্যাপ্রুভ বাই গভর্নমেন্ট। বুঝতে পারছেন তো? তো পহলে ইয়ে বাতাও, আমেরিকা সারে দুনিয়া কে উপর দাদাগিরি দিখা রহে হ্যায়। ये अमेरिका के सबसे इज्जतदार वो इंसान जिसका नाम है मिस्टर अल्फ्रेड लिंकन, हु इज इट? कौन है ये अल्फ्रेड लिंकन? इज द सक्सेस क्लोनिंग बेबी। Alfred Lincoln, he is the success cloning baby. Do you know success? Do you know cloning baby? Cloning baby jante hai? Cloning baby is that, jaise ki, right, right, sabko samjhana padega, right. Cloning baby is that, gaon mein dekhe jate hai, bhains, bakri ya gaye ko injection dene se uska bachcha hota hai, hota na bhai? तो बच्चा को क्लोनिंग बेबी कहा जाता है। तो अमेरिका में भी ये भैंस को भी नहीं, गाय को भी नहीं, बकरी को भी नहीं, एक औरत को क्लोन से इंजेक्शन किए गए थे और वो उससे प्रेग्नेंट हुआ था, उसका प्रेगनेंसी सक्सेस था और उसका बच्चा जो पैदा हुआ उसका नाम है अल्फ्रेड लिंकन। आज से 60 साल पहले इसका जन्म हुआ, इसलिए अमेरिका में उसका इतना इज्जत है कि तुम चाहे कि जितना कमा लो तुम्हारा टैक्स का कोई सवाल ही नहीं पैदा होता, बिंदास खाओ पियो घूमो। समझे ना भाई? क्यों आज दुनिया वालों से पूछे जाएंगे? हम उनको भी ये कहा था, अगर ईसा का वालिद का कोई ठीक नहीं है तो अल्फ्रेड लिंकन को दुनिया के अंदर इतना इज्जत क्यों दिए गए हैं? आज दुनिया वालों से अगर पूछे जाएंगे ये अल्फ्रेड लिंकन का अबू कौन है, उसका वालिद कौन है, उसका टाइटल क्या है, आप क्या कहोगे? उसका अब्बू इंजेक्शन है। व्हाट आई एम लाफिंग लाइक दिस इंजेक्शन, आई बात समझ में कि बोल मैं और अब्बा अच्छी इंजेक्शन बोलो बोलो अबे की इंजेक्शन द्वारा जन्मे किंतु और अब्बा इंजेक्शन नहीं। आप उस वक्त कहोगे उसका वालिद का क्या जरूरत है, उसका माँ ही तो सब है, उसका माँ का परिचय दुनिया के अंदर बुलंद कर दिया गया है, वो अमेरिका का सक्सेसफुल यंग बेबी है। आज इसका माँ का कसूर नहीं है तो हमारे माँ मरियम का क्या कसूर था जब उनको कहा गया ए मरियम तुम्हारा बच्चे का बाप कौन है, अगर बाप का पता नहीं है तो वो नाजायज है। मेरे माँ ने सिर्फ रोया था खुदा के दरबार में फरियाद क्या था, या अल्लाह तू क्या कर रहा है। रब ने फरमाया ए मरियम मैं देख रहा हूँ, तुझे दिखा रहा हूँ, दुनिया वालों को समझा रहा हूँ, कह दो सुभान अल्लाह। उसके बाद क्या हुआ, तो आज एक नहीं दो नहीं लाखों मुसलमान ही करोड़ों मुसलमान इकट्ठे होकर कहेगा अगर तुम लोग हमारे ईसा को नाजायज औलाद कहे हैं तो आज हम लोग भी कहेंगे ए अमेरिका दुनिया के ऊपर तू दादागिरी करता है मगर तेरे देश का सबसे इज्जतदार सबसे बड़ा हरामजादा है ना, बात सही है ना, बात सही। अगर तुम कहोगे नहीं वो क्लोनिंग बेबी है तो वर्ड बॉर्न बाय वुज बॉर्न बाय क्लोन, ये क्लोन को कौन पैदा किया है, सर आइज़क न्यूटन क्या कह रहे हैं, ये दुनिया जो देख रहे ये दुनिया के बनाने वाले कोई है, ये दुनिया का हर शय हर चीज को बनाने वाला कोई है, वो कोई नहीं, वो कौन है, रब्बुल आलमीन अलमाइटी खुदा, वो परवरदिगार, वो खुदा मेरा अल्लाह कह दो सुभान अल्लाह, वो अल्लाह है। क्लोन से बने हैं अल्फ्रेड लिंकन विदाउट एनी क्लोन, ईसा का जन्म हुआ आपका अल्फ्रेड लिंकन का जन्म हुआ कितना साल पहले, कितने साल, सिर्फ 60 इयर्स सिर्फ 60, लेकिन आज से 2000 साल पहले मेरे खुदा कुन फया कुन के जरिए बनाए थे किसको, हजरत ईसा को। तो आज हम लोग चिल्ला के कहेंगे विदाउट एनी क्लोन मेरे रब ने ईसा को बगैर बाप का पैदा दिया, जैसे कि आज के दिन में अल्फ्रेड लिंकन को बिना बाप के पैदा दिए गए, साइंटिस्ट लोग ये दिखाया, खुदा ने पैदा करवा के भी दिखा दिया। तो हम लोग कहेंगे ये बिना बाप का औलाद बने हैं 60 साल पहले, और कुरान का थ्योरी के मुताबिक 2000 साल पहले, 2000 से 60 माइनस करो बचता है कितना 1940। आज मेरे सामने कौन कहेगा मुसलमान पीछे है, मुसलमान तुम ओल्ड स्टाइलिस्ट है, तुम्हारे पीछे कोई दलील नहीं है, चम चलाइल के सिवा तुम्हारे पास कोई नहीं है। मैं चिल्ला के कहूंगा ए मेडिकल साइंस वाले सुन ले, ए दुनिया वाले सुन ले, ए दुनिया के मॉडर्न लोग सुन ले, ए फाइटर जेट वाले सुन ले, मिसाइल्स वाले सुन ले, आज तुम मिसाइल्स के मैदान में आ गए हैं, कुन फया कुन के दुनिया में मुसलमान का थ्योरी, अल्लाह रसूल का थ्योरी, हम मुसलमान, हमारे कुरान 1940 साल आगे है, जोर से कहो सुभान अल्लाह। आई ना बात समझ में कितने साल आगे है, 1940 साल आगे है। हम लोग को पकड़ने वाला कोई है ही नहीं, ये मौलवी क्या जानते हैं, ये तो इस्लाम का बदनाम करवा रहे हैं। क्रिश्चियन लोग अपने ईसाई का बड़प्पन दिखा रहे, मूसाई लोग मूसा का बड़प्पन दिखा रहे, हिंदू लोग राम का बड़प्पन दिखा रहे हैं, क्रिश्चियन लोग ईसा का बड़प्पन दिखा रहे, जीशु का बड़प्पन दिखा रहे, और मुसलमान कह रहे हमारे नबी तो हमारे जैसे भाई था। नाउज बिल्ला कहो, जोर से कहो नाउज बिल्ला। इंसान आपस में भाई भाई है, अल्लाह ने उसको बढ़ाई दिए वो बड़े भाई हुए। अरे यार तो देखा तेरा बड़े भाई थोड़ी है, मिस्टर सर विलियम मूर कह रहे हैं आई एम द डिसाइबल फॉलोअर ऑफ जीसस, आई एम द डिसाइबल फॉलोअर ऑफ जीसस, बट प्रॉफेट मोहम्मद इज द परफेक्ट पर्सन इन आवर वर्ल्ड, ही वाज द मैटर माइंड नॉट ओनली हिज ओन एज बट ऑफ ऑल एजेस। বলে আমি জন্মসূত্রে বংশসূত্রে পরম্পরা সূত্রে আমি খ্রিস্টানের ছেলে, খ্রিস্টান নাম হলো আমার উইলিয়াম মোর, তথাপি সত্য বলতে আমার মুখে বাধে না, আমি আমার ধর্মের নবী ঈসা নয় বরং ইসলামের নবী হযরত মুহাম্মদ বিশ্বের বুকে এক নম্বর সেরা মানব বলে মানি। চলে বলুন সুবহান আল্লাহ। তাকে মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে আই এম দ্য ডিজাইবল ফলোয়ার অফ জিসাস, বাট প্রফেট মুহাম্মদ ইজ দ্য পারফেক্ট পারসন ইন আওয়ার ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড নট ওনলি হিজ ওন এজ বাট অফ অল এজেস। ये कहां मिलेगा, द डेमोक्रेसी ऑफ इस्लाम, ये लैटिन लैंग्वेज में आए हैं, ये 80 पेज मिले हैं हमको, ये 80 पेज का 2002 में 2 का बुक फेयर से हम लिए थे, ये 22 रुपये 80 पेज का लिया था, लैटिन में लिखा हुआ है, मैं लैटिन नहीं जानते भैया, मेरा एक दोस्त उसको ट्रांसलेट करके दिए, सुनो ये विलियम मूर कौन है? ये चाचा मुसलमान थे, हमारे जैसे थे, ये हार्वर्ड यूनिवर्सिटी का रिसर्च स्कॉलर था। जकाशु मोहम्मद मुसलमान ख्याल करे सुने रेखे दिन आमाके जखन आबार प्रश्न करा हलो जी इस्लामेर नबी छोट थेके तो शिक्षा छिल ना 40 बछर बयस पर्यन्त सत्य कथा जिब्राइल एसे आल्लाह रसूलके एसे बोले मोहम्मद इकरा ए नबी आपनि पढ़ुन आमार रसूल बोललेन आई एम इलिटरेट हाउ टू रीड इट आमि पढ़ाशोना जानि ना मैं उम्मी हूं मैं कैसे पढ़ूंगा प्रोफेसर बसवा किस्मित हु इज बसवा किस्मित प्रोफेसर स्मिथ मोहम्मद मोहम्मद निजियम किताब का नाम नोट करो इसका राइटर है इसका ऑथर है प्रोफेसर बसवा के स्मिथ ये आपका यहाँ एक बड़ा लाइब्रेरी भी होंगे ये किताब आपको मिलेगा लंदन लाइब्रेरी ब्रिटिश म्यूजियम में मिल जाएगा ये किताब का नाम जो हम बोल रहे हैं मैं आपके द्वार से ब्रिटिश म्यूजियम के भी इस साल ही मेंबर बने हैं लंदन लाइब्रेरी का तब वहां वो किताब आपको मिल जाएगा आप देख लोगे उसमें बसवा की स्मृति लिख रहे हैं इलिटरेट हिमसेल्फ बट ही इज द ऑथर ऑफ अ बुक दैट इज कुरान व्हाट हैपेंड यार इलिटरेट अमन नबी बोलला आमी अशिक्षित जिब्राइल की करे पढ़बो विलियम मोर लिखलो इस्लामेर नबी একটা অশিক্ষিত নবী আল্লাহ তার ঘাড়ে ধরলো এ বসওয়া কি স্পিড तो मेरे रसूल का इनलेटरेट लिखे है अपने किताब में मैं यहाँ पकड़ के रखे है तो और रिसर्च बढ़ा अपना अपना मुताले में मुझसे पैदा कर और बढ़ा और रिसर्च बढ़ाओ रिसर्च बढ़ाते जा रहे तार पर रिसर्च करते करते की पेलो बुके बुके जिब्राइल चाप दिए बोले ई करो एनो भी आप भी पढ़ून মুসলমান তিন দুনিয়ার বাদশাহ আকায়ে নাম দরমদনি তাজদার আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল আমার রসুল পড়তে আরম্ভ করে দেয় আমার রসুল এমন পড়া পড়েছিলেন কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো বড় আলেমের আর কোন মায়ের পেট থেকে জন্ম হবে না আমার নবীর মতো আলেমের আর জন্ম হবে তিনবার বলতে নবী পড়েছিলেন প্রফেসর বসওয়া কিসমিতের রিসার্চ আগিয়ে গেল প্রফেট মোহাম্মদ ইজ দ্য ইনলেটেড পারসন বাট হি ইজ দ্য অথর অফ আ বুক দ্যাট ইজ কোরআন ইসলাম কা নবী ও ইনলেটেড হ্যায় ও জাহিল হ্যায় বিকজ मगर वो एक बहुत बड़ा किताब का राइटर ऑथर है ए भाई कुरान के अमन नबी लिखे थे भाई अमन नबी लेके ने कुरान कुरान नाजिल हुए थे अमन नबी रो पर नाजिल हुए थे अवतीर्ण हुए थे अमन नबी लेके ने की बोलचे इस्लाम के नबी हजरत मोहम्मद एक जन अशिक्षित नबी तथापि तिनी एक महा ग्रंथे लेखक हे बोका एडा अशिक्षित लोग बई लिखते पारे হ্যাঁ জোরে বলুন পারে পেছনের ভাইরে বলুন পারে কখনো পারে না কত দূর পর্যন্ত গেছে আমি বুঝতে পারছি না লাস্ট দাঁড়িয়ে আছেন যিনি একটু হাত তুলে দেখান তো লাস্টের ভাই যে দাঁড়িয়ে আছেন হাত তুলে ও বাপরে অনেক দূর চলে গেছে ভর্তি হতে তো মাশাল্লাহ ভালো লোকজন এসছে ভাই আপনাদের ভালো লাগছে আমি চালিয়ে যাব কারা চান একটু হাত তুলুন তো দেখি না রে তাকবীর সামনের ভাইরা চুপ থাকেন তো ওরা খুব ফাঁকি মারছে আপনারা কেউ আল্লাহ আকবার বলবেন না ওই লাস্ট বক্সের টানাটানি থেকে নিয়ে কেউ আল্লাহ আকবার বলবেন না তার পেছনের লোক বলবে নারে তাকবীর কি বলছে ইসলামের নবী হযরতে মুহাম্মদ একজন অশিক্ষিত নবী তথাপি তিনি এক মহা গ্রন্থের লেখক হে বোকা একটা অশিক্ষিত লোক বই লিখতে পারে হ্যাঁ জোরে বলুন পারে পেছনের ভাইরা বলুন পারে কখনো পারে না কত দূর পর্যন্ত গেছে আমি বুঝতে পারছি না লাস্ট দাঁড়িয়ে আছেন যিনি একটু হাত তুলে দেখান তো লাস্টের ভাই যে দাঁড়িয়ে আছেন হাত তুলে ও বাপরে অনেক দূর চলে গেছে ভর্তি হতে তো মাশাল্লাহ ভালো লোকজন এসছে ভাই আপনাদের ভালো লাগছে? আমি চালিয়ে যাব, কারা চান একটু হাত তুলুন তো দেখি। নারে তাকবীর, সামনের ভাইরা চুপ থাকেন তো, ওরা খুব ফাঁকি মারছে। আপনারা কেউ আল্লাহ আকবার বলবেন না, ওই লাস্ট বক্সের টানাটানি থেকে নিয়ে কেউ আল্লাহ আকবার বলবেন না, তার পেছনের লোক বলবে। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আছে আছে, এবার একবার সবাই মিলে হোক তো, নারে তাকবীর, নারে রিসালাত। বাস আর দরকার, এটা কি বলুন তো, রিচার্জ। মোবাইল আছে, সিম আছে, পয়সা নেই, খালি মিস কল দিচ্ছে। অতএব মোবাইলও আছে, সিমও আছে, পয়সাও একটুখানি ভরে দেওয়া হলো, কারণ মানি ইজ দ্য পেট্রোল অফ লাইফ। এন্ড তাকবীর। www.anibar.in